بسم الله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. آج کے درس اللہ پتے آہوان کاری دائی دے گروتو ایبن تادر مرجدہ اتا دی جمعن آگے آلو سنہ کوری چلانا ایکنو آبا شئی آلو سنہ جب دھورے پرتے مسلمان نکور اسلام ایک دابی جے প্রত্যেকের তার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী ইসলামের পথে আহ্বান করবে। আগে আপনাদেরকে বলা হয়েছে যে ইসলামের দাওয়াত দেওয়া এটা কি ফরজে কিফায়া? ফরজে কিফায়া মানে কে কিছু লোক করলে খালাস, বাকি লোক না করলে চলবে? আজান দেওয়ার মতো, জানাজার নামাজ পড়ার মতো কিছু লোক করলে খালাস, আর দরকার নেই এরকম নাকি? প্রত্যেক লোককে দাওয়াতের কাজ করতে হবে, কেবল হুজুররা দাওয়াতের কাজ করবে, পাবলিকের কোন দায়িত্ব নেই, কেবল পুরুষরাই করবে, মহিলাদের কোন দায়িত্ব নেই? তাহলে দায়িত্ব থাকলে পরে সবাই কি পালন করতে হবে? কিভাবে? যার যেমন সাধ্য আছে তাকে সেইভাবে সাধ্য মতো দাওয়াতের কাজ করে যেতে হবে। মহান আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আম ভাবে আল্লাহ বলছেন, মুমিনরা, মুমিন পুরুষ এবং নারী, শুধু পুরুষ বলেই ছেড়ে দেননি, মহিলারা বলবো কি আমাদের নাম উল্লেখ করেন না, এখানে মহিলাদেরও কথা উল্লেখ করা আছে। আল মুমিনুনা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী, যেই ইমানদার হবে তার দায়িত্বে কি আছে? তারা হবে এক অপরের বন্ধু। বন্ধু ছেলে কি মেয়েদের বন্ধু হতে পারে না? সে কথাটা উদ্দেশ্য তা না, কোন মেয়ে ছেলে বন্ধু হতে পারে না, আর কোন ছেলে মেয়ে বন্ধু হতে পারে না। কাজের এক অপরের সহযোগিতা করবে, যেমন স্ত্রী স্বামীর সহযোগিতা করবে, তার ভাই সহযোগিতা করবে, তার আব্বা সহযোগিতা করবে, একজন মহিলা মহিলার সহযোগিতা করবে, পুরুষ হয়ে মহিলাদের সহযোগিতা করবে। এখানে বন্ধুত্ব মানে ওই বন্ধুত্ব উদ্দেশ্য নয় যে বন্ধুত্ব বর্তমানে ফ্রেন্ড ফ্রেন্ড করে লোকেরা লাগিয়ে রেখেছে, বরং ইসলামী সম্প্রীতি যাকে বলে। আর আপনারা জানেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা মোমেনরা এক অপরের ভাই। একজন প্রশ্ন করলো, হুজুর তাহলে বাপু কি ভাই? আরে বেকুব, উদ্দেশ্য তা না, এখানে উদ্দেশ্য হলো কি, যে সবাই আমরা আদমের সন্তান আর সবাই আমরা দিনই ভাই, এক অপরের ভাই, পরস্পর সহযোগিতাই হবে আমাদের কাম্য। আর সেই সাথে তাদের গুণ হবে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে আর মন্দ কাজে বাধা দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখানে দেখেন কোন নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট কোন শ্রেণীর মানুষকে বলা হয়নি, কেবল বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান, যে কোনো ব্যক্তি খারাপ কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, নোংরা কাজ দেখবে, আপত্তিকর কাজ দেখবে, যে কোনো ব্যক্তি। এখানে কিন্তু বলা হয়নি নারী পুরুষ বা নির্দিষ্ট কোন ব্যক্তি, কোন হুজুর, যে কোনো আলেম খারাপ কাজ দেখবে, যে কোনো জামাত খারাপ কাজ দেখবে, না না না, পরিষ্কার ভাবে বলা হয়েছে মান রাআ মিনকুম, যে ব্যক্তি খারাপ কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, ফালিউগাইয়িরহু বিয়াদিহি, তার উচিত হবে সে তার হাত দ্বারা শক্তি দ্বারা সেটার পরিবর্তন করবে, বাধা দেবে, পরিবর্তন করবে। তাহলে বোঝা গেল কি, নির্দিষ্ট কোন মানুষকে বলা হয়নি, এ সম্বোধন সকল সকলের জন্য হয়েছে। অন্য হাদিসে আছে, আলা কুল্লুকুম রাইন, সতর্ক হও, সাবধান, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতে, আর তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামতে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব পালন করেছো না করনি। রাজা তার দেশের প্রজাদের দায়িত্বশীল, তার দায়িত্বশীলতা সম্পর্কে কাল কেয়ামতে জিজ্ঞাসা করা হবে। স্বামী তার সংসারের দায়িত্বশীল, একজন মুরব্বী তার বাড়ির দায়িত্বশীল, একজন গোলাম বা চাকর তার মনিবের মাল সম্পদের বা জমি জায়গার দায়িত্বশীল, একজন মহিলা তার স্বামী সংসারের দায়িত্বশীলা, আর প্রত্যেককে তার দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে, কাউকে ছাড়া হবে না, কাউকে নির্দিষ্ট করা হয়নি, প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআমিনকুম, তোমাদের মধ্যে যে কেউ দেখবে কোন আপত্তিকর কাজ, সে যেন তা পরিবর্তন করে, ইগাইরহু, একদম মানে নিশ্চিন্ন করে দাও, তাকে একদম পরিবর্তন করে দাও, খারাপটাকে ভালো পারো আর না হয়তো একদম নিশ্চিন্ত করে দাও, খারাপটা রাখবে না। যদি না পারি, না পারলে আলাদা কথা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা এমন কোন আত্মাকে কষ্ট দেন না যে কষ্টের ভার সে সইতে পারে না, না অতিরিক্ত ভার আল্লাহ দেন না, অতিরিক্ত দায়িত্ব ভার আল্লাহ চাপেন না, চাপান না। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তুহাম্মিল তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আল্লাযিনা মিন ক্বাবল, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ তুমি এমন বোঝা আমাদেরকে দিও না যার বইবার তাকত, যে তাকা, তাকত শব্দটা কি আরবি শব্দ, যা বইবার তাকত আমাদের নাই। তাহলে বোঝা গেল কি পারবেন না, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাল লাম ইস্তাতি বা ফাইল লাম ইস্তাতি ফাবিলিসানে, তাহলে সে শক্তি দ্বারা পারল না, হাত দ্বারা পারল না, কিংবা হাত দিয়ে বাধা দিতে গিয়ে হয়তো আরো বেশি বিপদ হবে। শর্ত হল যে কোনো আপত্তিকর কাজে বাধা দিতে গিয়ে শর্ত মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আমি যে কাজে বাধা দিতে যাব শক্তি প্রয়োগ করে, সেই কাজ থেকে আরো বেশি খারাপ কাজ যেন ঘটে না বসে। কিরকম, আপনার বাড়িতে টিভি ছিল, বললেন কি টিভি দেখা হারাম, টিভি দেখা হারাম বলে টিভি দিলেন ভেঙে, কিংবা টিভিটা বিক্রি করে দিলেন, ঠিক আছে, টিভির বদলে আপনার ছেলেরা কি নিয়ে এলো, ইন্টারনেট ঢুকিয়ে দিল, টিভি থেকে বেশি খারাপ কি ইন্টারনেট, কিংবা আপনি এক জায়গাতে গেলেন, সেখানে গান বাজনা হচ্ছিল, গান বাজনা করতে গিয়ে বাধা দিতে গিয়ে মারামারি শুরু হয়ে গেল, এমন হলো যে শেষকালে এক দু একটা লোক খুন হয়ে গেল, তো খুন হওয়াটা বেশি বড় পাপ নাকি গান বাজনাটা বেশি বড় পাপ, দুটোই কাবিরা গুনাহ, খুন করা কাবিরা গুনাহ আর গান বাজনা করাও কাবিরা গুনাহ। আপনি যদি গান বাজনা বন্ধ করতে গিয়ে খুন করে বসেন, তাহলে কার পাপটা বেশি লঘু ছিল, গান বাজনার পাপটা লঘু ছিল। সুতরাং আপনার উচিত ছিল না যে আপনি ওইভাবে তাকে পারবেন না, পারবেন না, ঠিক আছে, আপনি তখন মুখের দ্বারা জীবের দ্বারা বলবেন, ভাই গান বাজনা করা খারাপ, বুঝতে তো বন্ধ হবে না, আপনার দায়িত্ব শেষ, বন্ধ হলো না হলো আপনার দায়িত্ব শেষ, হেদায়তের মালিক আপনি নন, আপনি কেবল একটা কারণ, আপনি আপনার মুখ দিয়ে বাধা দেবেন, বলুন হুজুর মুখ দিয়ে বাধা দিতে যায় তাতেও সর্বনাশ হয়ে যাবে, আমার মুখের কথাটাই আগুনে পেট্রোল পড়বে, আরো বেশি ক্ষতি হবে, অথবা আমাকে মারধর করতে পারে, আমার ক্ষতি হবে, মুখ দিয়ে কিছু বললেই আমার ক্ষতি হবে, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তা না পারে, ফাইল্লাম ইস্তাতে ফাবি কালবিহি, তাহলে সে নিজের অন্তর দ্বারা ঘৃণা করবে, এ নয় যে তাতে সে রাজি হয়ে যাবে, পাচ্ছি না, মানছে না, ও কি করবো, তুমিও বসে যাও, তা তুমিও বসে যাও, না বসে থাকা চলবে না, অন্তর দ্বারা ঘৃণা করলে তুমি যে জিনিসকে ঘৃণা করো তার পাশে বসা যাবে না, সুতরাং অন্তর দ্বারা ঘৃণা করে যাতে ঘৃণাটা তোমার অন্তরে থাকে, যদি ঘৃণা কারো না থাকে তাহলে জানতে হবে যে তার পশ্চাতে সরিষার দানা পরিমাণও ঈমান বিদ্যমান নেই, তার কারণ এটা হচ্ছে ঈমানের শেষ পরিচয়, যে আপনি খারাপ কাজকে খারাপ মনে করছেন, খারাপ জানছেন, ঘৃণা করছেন। অনেকে বলে হুজুর পাপকে ঘৃণা করো পাপিকে নয়, পাপকে ঘৃণা করো পাপিকে নয়, কথা ঠিকই আছে, পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করো না, পাপিকে দূর দূর করো না, তাকে নিয়ে নসিহত করো, বোঝাও, তার পাপকে ঘৃণা করো, কিন্তু সে যদি এমন পাপ করে যে পাপের ফলে তাকে শাস্তি পেতে হবে, তখন কি আপনি বলবেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, তাহলে তো পুলিশ স্টেশনের দরকারই হতো না। চোর ধরা পড়লো, বলে হুজুর পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়, তার চুরিকে ঘৃণা করুন, চোরকে ছেড়ে দিন, বলাবে। আপনার স্ত্রী যদি ব্যবচার করে, তখন আপনার স্ত্রী আপনাকে বললো আপনি বোঝেন না, পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়, আমি পাপ করেছি, আমার পাপটাকে ঘৃণা করুন, কিন্তু আমাকে ঘৃণা করবেন না, কেউ মানবে? সুতরাং এ কথা যুক্তিযুক্ত নয়। পাপের সাথে সাথে পাপীকেও ঘৃণা করতে হবে, কিন্তু সেই ঘৃণার পর্যায়ে আছে। ঘৃণা করলে যদি লাভ হয়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাড়ির মধ্যে পরিবেশ পায়, মানে নিজের পরিবারের মধ্যে কারো তরফ থেকে কোন গর্হিত কাজ হয়ে যেত, কেউ মিথ্যা বলতো কিংবা কিছু করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা বন্ধ করে, কথা বলতেন না, তাই না? তো এইভাবে আপনি আপনার মনের ঘৃণাটা প্রকাশ করবেন, বাড়িতে আপনি প্রকাশ করবেন যে আমি তোমাকে কেন কথা বলছি, তোমার সাথে কথা বলছি না কেন, কারণটা বোঝাতে হবে। অনেক সময় বাড়ির লোকে বোঝে না কেন রাত কথা বলছে না, কেন কথা বলছে না, কথা বলছে না কেন, হয়তো তার শৌর্য না থাকতে পারে, সে হয়তো বুঝতেও না পারে যে আমার এই দোষের জন্য হয়তো কথা বলছে না। তখন তাকে বোঝাতে হবে তুমি এরকম করলে কেন, তার জন্য কথা বলছি না। এটা হচ্ছে কি, যে তা যখন আপনি হাতের দ্বারা বাধা দিতে পারবেন না, আপনার জিভের দ্বারা বাধা দিতে পারবেন না, তখন আপনাকে মনে মনে কি করতে হবে, ঘৃণা করতে হবে। তবে হাত দিয়ে বাধা দেবেন কাকে? হাত দিয়ে, শক্তি দিয়ে বাধা দেওয়ার কাজ হলো সরকারের, ঠিক কিনা? যদি আপনি পারেন আপনার নেতৃস্থানীয় ব্যক্তিকে, আপনার ছেলেকে পারবেন না, পারবেন না, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে নিশ্চয়ই পারবেন, কিন্তু হাত দিতে বাধা দেওয়ার জন্য তো বাপ মাকে তো করা যাবে না, তাদের গায়ে তো হাত তোলা যাবে না, বা তাদেরকে ধাক্কাধাক্কি করা যাবে না, ঠিক কিনা? যদি পারেন আপনি, তাহলে হ্যাঁ, বাড়িতে আপনি আপনার ছেলে একটা গিটার কিনে নিয়ে এসেছে, ভেঙে ফেলুন, পারবেন? পারলে ভালো, আর যদি আপনার আব্বা নিয়ে আসে, পারবেন হাত দিয়ে সেটাকে ভাঙতে? ভাঙলে যে আপনি তো ছোট ছেলে, আপনাকে মারপিট শুরু করে দেবে। সুতরাং সেক্ষেত্রে মুখ ব্যবহার করতে হবে, এবং যা ব্যবহার করে আপনার এই গর্হিত কাজটা বন্ধ হয় তাই চেষ্টা করতে হবে। আমরা সকল দিক থেকে দাওয়াতের পথ খুঁজতে চেষ্টা করব, যাতে করে প্রত্যেক মানুষের প্রতি যে কর্তব্য থাকে, অপরিহার্য দায়িত্ব থাকে, তা পালন করতে পারে। তার মানে প্রত্যেকের উপরেই দায়িত্ব আছে, কেবলমাত্র দায়িত্ব হুজুরদের নয়, একই সময়ে যারা এই দাওয়াত কবুল করেছে তাদেরকে কোরআন ও সুন্নার আলোকে ইসলামী শিক্ষা ও ইসলামী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলার জন্য বড় ধরনের চেষ্টা সাধন করব, এবং তাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুত করব, যাতে করে এই মহান দায়িত্ব নিয়ে তারাও দণ্ডায়মান হতে পারে, যেমন আমরা আজকে বা এই কোর্সের এই চালু করেছি, দাওয়াত কিভাবে দেবেন। আমরা অনেকদিন শুনে আসছি, মাত্র দাওয়ায় আসছি, বুঝছি অনেক কথা, সঠিক রূপে জানতে পারছি, বুঝতে পারছি, কিন্তু সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করব তার পদ্ধতি হয়তো জানি না। এই জন্য অনেকে গিয়ে গাড়ি খাচ্ছেন, অনেকে গিয়ে মারও খাচ্ছেন, দেশে মার খেতে হবে না, ডান্ডা খেতে হবে না, তবে আন্ডা খেতেও আমি বলছি না, কোথাও আন্ডা মিলবে, কোথাও ডান্ডা মিলবে, কিন্তু ক্ষমতার ডান্ডা খাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন না, আর শুধু আন্ডা খেয়ে যাবেন তাও হবে না, বরং হিকমতের সাথে আপনাকে দুইয়ের মাঝে মাঝে চলতে হবে। সেই জন্য এই ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তাদের উপরে দায়িত্ব বর্তায় যে দায়িত্ব বহন করেছেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের সালাফগণ। আল্লাহ তাআলা তার পথে আহ্বানের জন্য চয়ন করেছেন, নির্বাচন করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলোকে, নবীর পরে সাহাবাদেরকে এবং তারপরে তাবেইনদেরকে, কারণ মহান আল্লাহ এই দাওয়াতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ মানুষকে চয়েস করেছিলেন এবং চয়ন করেছিলেন যে তারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছ থেকে সেই ইলেম গ্রহণ করে সারা বিশ্বে ছড়িয়ে দেবে। তাছাড়া এত বড় একটি বিশাল কোরআন, প্রায় 6,666টা আয়াত, এই মুখস্থ রাখা, এইভাবে তার্তিবের সঙ্গে মুখস্থ রাখা চারটিখানি কথা না। সারা বিশ্বে এমন কোন মানুষ পাবেন না যে তাদের ধর্মগ্রন্থ মুখস্থ রেখেছে, কিন্তু ইসলামে মুসলমানদের মধ্যে অনেককেই পাবেন যারা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ রেখেছে। অর্থাৎ অন্যান্য জাতি থেকে আমাদের জাতিকে ভিন্ন বৈশিষ্ট্য দান করেছেন আল্লাহ তাআলা, দান করেছেন আমাদেরকে অন্য মানুষকে প্রভাবিত করার শক্তি আমাদেরকে চুম্বক বানিয়েছেন, লোহা বানাননি, আমাদেরকে বানিয়েছেন কি চুম্বক, লোহা নয়। তবে আমাদের অনেকে লোহা হয়ে গেছে, সেটা আলাদা কথা। দান করেছেন আমাদেরকে এমন ইমান ও জ্ঞান যা অন্যদেরকে করেননি, এমনি সেটি সত্যিও তাই। এসব কিছুই দান করেছেন এই দাওয়াতকে প্রচার ও প্রসারের জন্য। অতঃপর নবী রাসূলগণ তাদের পরবর্তীদেরকে এই দায়িত্ব বহনের জন্য রেখে গেছেন আল্লাহর একদল প্রিয় বান্দা ওলামায়ে কেরাম, যারা ওলামা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেস। আর নবীদের ওয়ারেস মানে টাকা পয়সার ওয়ারেস না, কিসের ওয়ারেস? ইলমের ওয়ারেস। নবীদের নিকট হতে ইসলামের ওয়ারেস হলেন নবী রাসূলগণ, টাকা পয়সার উত্তরাধিকারী কাউকে করেননি, বরং তারা উত্তরাধিকারী করেছেন এলেম বা জ্ঞানের, যে জ্ঞান অর্জন করতে পেরেছে সে সেই সৌভাগ্যের বিরাট অংশীদার এবং বিরাট অধিকারী, উত্তরাধিকারী, যাকে ওয়ারেস বলা হয়। তাহলে বুঝে গেল প্রত্যেক দায়ী হচ্ছে নবীর ওয়ারেস, উত্তরাধিকারী। তবে দায়ী হলেই তো হবে না, দায়ীর যে শর্ত আছে সেগুলো পালন করতে হবে। দায়ীর শর্ত হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে ইলমের মিরাজটা কি, কি বলে নবীর নবুয়াতের মিরাজটা কি? এলেম। একজন লোক দায়ী কিন্তু তার এলেম নেই, আছে না নাই? এরকম বহু লোক আছে দাওয়াতের কাজ করে বেড়ায় কিন্তু পেটে এলেম নেই, এলেম শিক্ষা না করে তারা বলে মাদ্রাসায় গিয়ে সময় নষ্ট করে দরকার নেই, দাওয়াত সেন্টারে গিয়ে সময় নষ্ট করা দরকার নেই, কিন্তু দাওয়াতের কাজ করে বেড়াচ্ছে। আর দাওয়াতের কাজ কি? মোটামুটি নামাজ পড়ো, এই করো, সেই করো, যাই হোক। তো এই সামান্য এলেম নিয়ে যারা দাওয়াতের কাজ করে তারা তো এই অধিকারী হতে পারে না, উত্তরাধিকারী হতে পারে না, কারণ এলেম হচ্ছে আসল জিনিস, আর এলেমই হল নবুয়াতের মিরাজ। অতএব আগে এলেম, তারপরে দাওয়াত। আপনারা প্রথমেই জানেন প্রথম ফরজ কি, বাচ্চা? প্রথম ফরজ কি? মানুষের উপরে প্রথম ফরজ যেটা আসে বর্তায়, সেটা কি? এখনো পর্যন্ত সে একই কথা, নামাজ রোজা। অধিকাংশ মানুষ এটা হে নামাজ রোজা, নামাজ রোজা। প্রথম ফরজ, মানুষ যখন স্বাবলক হয় প্রথম ফরজটা কি হয়? ইমান এবং ইলেম শিক্ষা। ইলেম মানি হচ্ছে ইমান। ইমান না শিখলে পরে, আল্লাহকে না চিনলে কার ইবাদত করবেন? কার জন্য নামাজ পড়বেন? আর আল্লাহর নবীকে না চিনলে কার তরিকা অনুযায়ী ইবাদত করবেন, নামাজ পড়বেন? সুতরাং নামাজ রোজার আগে কি? ইলেম, বুঝতে পারলেন? তারপর দ্বিতীয় ফরজটা কি? ইলমের পরে আমল করা। যা শিখলেন তার উপরে আমল করুন। আমল করার পর তৃতীয় ফরজ হল দাওয়াত দেওয়া। তাহলে যদি কেউ দাওয়াত দিতে শুরু করে প্রথম ধাপ বাদ দিয়ে, দ্বিতীয় ধাপ যদি বাদ দেয়, দাওয়াতের কাজ শুরু করে, তার দাওয়াত গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। অতএব সে এই অধিকারী নয় যে বিনা ইলমে দাওয়াত দেয়। ইনশাল্লাহ পরে আগামীতে আসছে তার কি কি শর্ত আছে, কিভাবে দায়ী একজন দায়ী বড় মর্যাদা বানানো হতে পারে বলা হবে। আজ আমাদের জাতির একমাত্র প্রয়োজন এমন একদল দায়ী যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন কোরআন সুন্নার উপর, লালিত পালিত হয়েছেন সুষ্ঠু সংস্কৃতির উপর, যাতে করে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এবং প্রভাব সৃষ্টি করতে পারেন অন্যের উপর। আজ আমাদের প্রয়োজন এমন বৈশিষ্ট্যের একদল দায়ী যারা একনিষ্ঠভাবে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করেছেন, যারা কোরবানি করতে পারেন দিনের জন্য উত্তম এবং মূল্যবান সবকিছু। কোরবানি ছাড়া দিনের কাজ সহজ না, যে কোনো কাজে কোরবানি চাই। এমনিতে আমরা বাংলাতে বলি বা হিন্দিতে বলি, দোস্তি কোরবানি চাহতি হ্যায়। বন্ধুত্ব করলে বন্ধুত্বের জন্য প্রিয় হতে হবে, কোরবানি দরকার আছে। ভালোবাসা রাখলে ভালোবাসার জন্য কোরবানি দিতে হয়। আত্মীয়তার বন্ধন রাখবেন বজায় তার জন্য কি করতে হয়? কোরবানি দিতে হয়। আমি এক আত্মীয়র সঙ্গে টাকা পয়সা লেনদেনের বন্ধ ছেড়ে দিয়েছি, সে বলছে আমার আত্মীয়তার বন্ধন নষ্ট করে দিল। অথচ আমি আত্মীয়তার বন্ধন নষ্ট করিনি, আত্মীয়তার বন্ধন বন্ধ করিনি, বন্ধ করেছি টাকা পয়সা। টাকা পয়সা এমন জিনিস, কোরবানি বন্ধ করে দিয়েছি, আত্মীয়তার বন্ধনও ছিন্ন হয়ে গেছে, স্বাভাবিক। সুতরাং প্রত্যেক জিনিসের জন্য কোরবানি আছে। আর আল্লাহর পথে কোরবানি দরকার নেই? অবশ্যই। আপনার সময় কোরবানি করতে হবে, আপনার জীবনের হয়তো বহু কষ্ট আছে, ইলম শিক্ষা করতে গিয়ে কষ্ট আছে, দাওয়াত দিতে গিয়ে কষ্ট আছে, যেটা আমার চার নম্বর ফরজ। চার নম্বর ফরজ কি ছিল? ধৈর্য ধারণ করা। আর ধৈর্য ধারণ করা মানেই হচ্ছে কোরবানি করা। কোরবানি করতে গেলে ধৈর্য দরকার, তাই না? আমাদের যে কোরবানি প্রচলিত কোরবানি সেটা খুবই সহজ, টাকা থাকলেই হলো, কিনে দাও আর জবাই করে দাও, ব্যাস। কিন্তু আসল কোরবানিতে যে ধৈর্যের দরকার আছে, আসল কোরবানিতে যে আত্মার লোভ লালসার বিরুদ্ধে কোরবানি আছে, সেগুলো আমাদের মনে অনুভূতি জাগায় না, কোরবানি দেওয়ার সময় সে অনুভূতি জাগায় না। এটাই হচ্ছে বড় দুঃখের কথা, কোরবানি আছে কিন্তু সেই অনুভূতিটা নেই, আজান আছে কিন্তু বিলালি সুর নেই, আজও পর্যন্ত আজান আছে কিন্তু সেই বিলালের সুর আছে, সেই বিলালের সুরের যে তাসির প্রভাব কোন মুয়াজ্জিনের ভিতরে নেই। সুতরাং দায়ীকে হতে হবে দায়িত্বশীল, আর দায়ীকে চলার পথে হাতিয়ার দরকার আছে, বিনা হাতিয়ারে কিন্তু যুদ্ধ করা যায় না। সুতরাং বোঝা গেল কি দাওয়াত এক প্রকার যুদ্ধ, দাওয়াত এক প্রকার জিহাদ। ইসলাম আপনি প্রচার করবেন, জিহাদের দরকার আছে। তো শুধু জিহাদ মানে তলোয়ারের জিহাদ না, তাই না? জিহাদ মানে বিনা অস্ত্রে জিহাদ হয় না, হয় না? উত্তর উদাহরণ দিন তো, বিনা অস্ত্রে জিহাদ হয় তার উদাহরণ দিন। বিনা অস্ত্রে তার সাথে দাওয়াতি কাজ করবে, তাহলে যে কলমের জিহাদ আছে, মুখের জিহাদ, জীবের জিহাদ আছে, কিন্তু আমি বলছি যে জিহাদ অস্ত্র ছাড়া হয় এমন উদাহরণ দিন, নমুনা পেশ করুন, কোরআন হাদিস থেকে নমুনা পেশ করুন, যাকে আল্লাহ তাআলা কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ, অথচ সেটা সেই জিহাদের জন্য কোন অস্ত্রের দরকার হয় না। অস্ত্র বলতে তলোয়ার, বোম, হ্যাঁ, এইসব। যেমন এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদ করতে যাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, তোমার মা বাপ কি জীবিত আছেন? তিনি বললেন, হ্যাঁ, দুজনেই জীবিত আছেন। তিনি বললেন, তাহলে তাদেরই মাধ্যমে জিহাদ করো। তার মানে কি মা বাপে তলোয়ার দিয়ে পাকাটো? না, কি করো? তাহলে তলোয়ার নেই, এখানে ঢাল নেই, তলোয়ার নেই, কিচ্ছু নেই এখানে। কি খালি জিহাদ করো মানে কি? মা বাপের সেবা করো, মা বাপের খেদমত করো, জিহাদ হয়ে যাবে। যেমন আমার আছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করা তো শ্রেষ্ঠ আমল, তাহলে কি আমরা জিহাদ করব না? মহিলারা কি জিহাদ করতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদের জিহাদ হলো হজ উমরা, যে জিহাদের মধ্যে কোন কিতাল নেই, মানে মারামারি কাটাকাটি খোনাখুনি নেই। বোঝা গেল কি যে অস্ত্র ছাড়াও জিহাদ হয়, জিহাদ আছে। সুতরাং আপনি এই দাওয়াতের কাজ যখন করবেন তখন জিহাদ করতে হবে, কিন্তু সেই জিহাদ জরুরি নয় যে আপনার অস্ত্র, অবশ্য কোনো এক সময় আসতে পারে যখন জিহাদের জন্য তলোয়ার ধরতে হবে, সে আলাদা কথা। কিন্তু জিহাদ যে করবেন তার মানেই হলো প্রথমে আপনি নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করবেন। দেখেন, নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করতে বলা হয়, তাই না? সব থেকে শ্রেষ্ঠ জিহাদ কি? সেই জিহাদেও তলোয়ার নেই, ঢাল নেই, বোম নেই, আর রকেটও নেই, ট্যাঙ্ক নেই, কামান নেই, কিচ্ছু নেই। জিহাদ প্রথমে নাফসের বিরুদ্ধে জিহাদ করবেন, শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন, আর মনের খেয়াল খুশির বিরুদ্ধে জিহাদ করবেন, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করবেন, সর্বরিপুর বিরুদ্ধে জিহাদ করবেন। দাওয়াতের কাজ করতে হলে হাতিয়ারের দরকার আছে, জিহাদ করতে হলে হাতিয়ার, কি হাতিয়ারগুলো কি, সেই তরোয়ার তলোয়ারগুলো কি, এবার একটা একটা করে আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক, প্রথম হাতিয়ারটা কি? কেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবেন? যেহেতু দাওয়াতের কাজটা করছেন কার জন্য? তার সঙ্গে যদি সম্পর্কটা আপনার ভালো না থাকে, তার জন্য আপনি কাজ করলেন কি করে? প্রথমেই আপনার সম্পর্কটা আল্লাহর সঙ্গে ভালো করে নিতে হবে। একজন দায়ী কল্যাণের পথে দিকে আহ্বানকারী, আর আসল লক্ষ্য উদ্দেশ্য হল রবের সাথে মানুষদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়া, যাতে করে সে দুনিয়া ও আখেরাত উভয় জগতে সৌভাগ্যবান হতে পারে। তাই তার উচিত আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। ভরসা করবে কার প্রতি? নিজের বক্তৃতার উপরে না, নিজের বই লিখেছে তার উপরে না, যে আমি যা বই লিখেছি না মানুষের কাছে না, খবরদার না। কেন? অহংকার। তুমি যা করছো আরে তুমি তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কত কত জিহাদ করেছেন, কিন্তু নবীকে বলা হয়েছে লাইসা লাকা মিনাল আমরি শাই, তোমার হাতে কিছু নাই নবী, যাই দাওয়াতের দায়িত্ব হিদায়তের মালিক কে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ইচ্ছা যাকে পছন্দ কর তাকে হিদায়ত করবে, না না না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিদায়ত করে। আমরা কে, আমাদের নিজেদের বক্তৃতার উপরে ভরসা, নিজেদের লেখনির উপরে ভরসা মোটেই ঠিক না, কার ভরসা করতে হবে, আল্লাহ। গো তুমি যদি চাও তাহলে আমার এই লেখনির মাধ্যমে মানুষকে হিদায়ত করো। এই জন্যে যারা ইসলামী লেখক তারা লিখে থাকেন, যদি এর দ্বারাতে কিছুও মানুষ পথ পায় তাহলে আমার শ্রম সার্থক হবে। আমি সব মালিক আমি নয় যে আমি যা লিখেছি মানুষ হৃদয়ত পেয়ে যাবে, না না, অসম্ভব। এই জন্য সম্পর্কটা আল্লাহর সঙ্গে রাখতে গিয়ে তার উপরে ভরসা করতে হবে, সন্দেহহীনভাবে আল্লাহর পক্ষ থেকে আগত সবকিছু সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে, আল্লাহর সামনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, যেন দাওয়াত তার কথা ও কর্মে ফুটে ওঠে, যেন দাওয়াতে দাওয়াত তার কথা এবং কর্মে ফুটে ওঠে। কথা বলছে তো, কথাতে কি আছে, দাওয়াত আছে। দেখছিলেন ইউসুফ আলাইহিস সালামের কথা, জেলের ভেতরও দাওয়াত, খাবারের কথা বলতে বলতে দাওয়াত শুরু করে দিলেন, স্বপ্নের কথা বলতে বলতে দাওয়াত শুরু করে দিলেন। তো আপনি যখন দায়ী হবেন তখন কথা বলতে বলতে আপনার কথা থেকে দাওয়াত ফুটে উঠবে, আপনি যখন পথে চলবেন চলতে চলতে আপনার আচার আচরণে দাওয়াত ফুটে উঠবে। কিভাবে কথায় পথ চলতে কিভাবে দাওয়াত ফুটে উঠবে বলতে পারবেন কোন হন, বলতে পারবেন নমুনা, পথে চলতে চলতে আপনার কাছ থেকে দাওয়াত ফুটে উঠবে কিভাবে বলতে পারবেন জানো ভাই? পথে চলতে চলতে যখন আপনি আপনার নজরকে ঝুঁকিয়ে চলবেন তখন লোকে বলবে দেখো এই লোকটা নজর ঝুঁকিয়ে চলতে, আমার নজর ঝুঁকিয়ে চলতে হয়, আপনার কাছ থেকে শিক্ষা পাবে। পথ চলতে চলতে হঠাৎ একটা পাথর দেখলেন, পাথরটা সরিয়ে দিলেন, লোকে দেখে বলে দেখো এই লোকটা পাথর সরিয়ে দিচ্ছে, এত বড় একটা মানুষ তার পাথরটা সরিয়ে দিতে, মানে হচ্ছে যে মানুষের যাতে কষ্ট না হয় সেটা করছে, তাহলে এটা করতে হয়। পথ চলতে চলতে কাউকে কিছু বলতে হয়নি, কাউকে কিছু বলতে হয়নি, মানুষ বুঝে যাবে যে এইভাবে কাজ করতে হয়। আমি এক ভোজসভাতে কোন জায়গায় খাবার খাচ্ছিলাম, আমার ওস্তাদ এলেন, কি গো কেমন হয়েছে খাবার জিজ্ঞেস করতে এলেন, তো আমি একটা হাড্ডি ফেলে দিয়েছিলাম, হাড্ডিটাকে ভালো করে চিবিয়ে খাই, গোস্তটা খেয়ে ফেলে দিয়েছি, আমার ওস্তাদ সেই হাড্ডিটা নিয়ে চিবিয়ে খেতে লেগেছে। কিছু বলেছেন আমাকে যে কেন গো হাড্ডিটা কেন ফেলে না, চিবিয়ে খেলে কেন, এমনি ফেলে দিয়েছো? আমাকে কিচ্ছু বলেননি। কি বললেন, কি করলেন, হাড্ডিটা তুলে নিয়ে নিজে চিবিয়ে খেতে লাগলেন। এত লজ্জা লেগেছিল যে মনে হচ্ছিল আমাদের বাংলায় বলে ফাটল পেলে ফাটলে ঢুকে যায়। বাস কত বড় শিক্ষা হলো, দেখেন মুখে কথা বলতে হয়নি, আচরণেই প্রকাশ পাবে আপনি দাওয়াতের লোক। এই জন্যে দাওয়াত যে করবেন, দাওয়াত যে দেবেন তার আচরণে ফুটে উঠবে যে এই লোকটা কিসের দাওয়াতের। এখন আপনি দাওয়াত দিতে এসেছেন, আমাকে বলছেন এই করুন এই করতে হয় আল্লাহকে ভয় করুন, এসে হঠাৎ করে মোবাইলে রিং বেজে উঠলো, আর কি সুন্দর মিউজিক বাজানো, সে লাগানো আছে সুন্দর করে মিউজিক বেজে উঠল, তখন আমি কি বলবো, নিজের বলে চালনি বলে সুস্থ পেছনে কেন ফুটো, তোর পাশায় কেন ফুটো, তাই হবে না? সুতরাং আনারস বলে কাঁঠাল ভাইয়া তুমি কেন খসখসে, তুমি নিজেই ঠিক জানো না, মিউজিক লাগিয়ে রেখেছো আর যখন রিং হয় তখনই মিউজিক বাজে তোমার মোবাইলে, আর আমাকে তুমি আল্লাহকে ভয় করে অমক তমক শেখাতে এসছো, হবে না। অবশ্য এই উদাহরণটা নিজের চরিত্র সংশোধনের ব্যাপারে পরে আসছে, তবু আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করার জন্য যে কাজ করতে হয়, উদাহরণ বলতে বলতে যে আপনার আচরণে কথাবার্তাতে সবসময় কি ফুটে উঠবে, দাওয়াত ফুটে উঠবে। এবার হয়তো প্রশ্ন হবে হুজুর কি কাজ করলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর হয়, কি কাজ করলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর হয়। নম্বর এক, ফরজ বা ওয়াজিব সমূহের যে কাজগুলো আছে সঠিকভাবে তার হেফাজত করা, এবং এর জন্য ইসলামী শরীয়ত যে করেছে সেই অনুযায়ী যেভাবে বিধিবদ্ধ করা হয়েছে ইসলামী শরীয়তে সেই অনুযায়ী পালন করা, তার মানে সমস্ত ফরজ এবং ওয়াজিব কাজ আপনাকে নিয়মিত পালন করতেই হবে, চাই আপনি দায়ী হন চাই না হন, ঠিক আছে? কিন্তু দায়ীর জন্য কি জরুরি, মানে কিটা কি জিনিসটা বেশি দরকার, সেটা হচ্ছে নফল এবং মুস্তাহাব কাজসমূহ আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনি দায়ী ফরজ নামাজ পড়ে বেরিয়ে যাবেন, সুন্নত পড়বেন না, আপনি দায়ী নফল রোজা রাখবেন না, আপনি দায়ী চাষের নামাজ পড়বেন না, এটা হয় না। বরং একজন দায়ী অবশ্য সময় না পেলে সেটা আলাদা কথা, আপনার সময় আছে অথচ আপনি পড়ছেন না, মসজিদে সুন্নত পড়ার সময় আছে, কিংবা আপনি হয়তো বলবেন যে আমি বাড়িতে গিয়ে পড়ি, ঠিক আছে বাড়িতে গিয়ে পড়লে তো ভালো কথা, মসজিদের ভেতরে পড়লেন না বাড়ি বেরিয়ে গেলেন, বা আপনি তাহাজ্জুদে পড়ব, ঠিক আছে তা যদি হয়তো ভালো কথা, কিন্তু যদি আপনি নাই পড়েন একবারই ভেতরে না পড়েন সুন্নতকে ত্যাগ করেন, তাহলে তা দেখে আপনার দায়া দাওয়াতের কাজ করবে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। এক লোক জামাই দেখতে গেছিল, জানেন এক লোক বড় পরেশগার ছিল, তো তার মেয়ের জন্য, মেয়েটাও পরেশগার, তার মেয়ের জন্য জামাই দেখতে গেছে, তো জামাই দেখবে কি দেখে, ফরজ দেখে, ফরজ দেখে জামাই কি দেখবে, সুন্নত দেখে জামাই পছন্দ করব। এবার জামাইকে পছন্দ করবে কিভাবে, সুন্নত মানে কি না মানে, কোন সময় পছন্দ করবে কিভাবে দেখবে, ও সুযোগ পেল, সুযোগ হিসাবে গ্রহণ করলো, তার বাসা থেকে মসজিদে যাওয়া পর্যন্ত যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে পরীক্ষা করে নেবে যে আমি যাকে জামাই করব সে আসলে সুন্নত পালন করে কিনা, সুন্নতের পাবন্দ কিনা। কি করল, আজান হয়ে গেল, চলো বাবা নামাজ পড়ে আসি, হ্যাঁ চলো, দিয়ে যখন জামাই জুতো পরছে তখন শ্বশুর যে হবু শ্বশুর খেয়াল করছে যে জুতো যখন পরছে তখন ডান পায়ে আগে পড়ছে না বাম পায়ে আগে পড়ছে, বুঝতে পারলেন? রাস্তায় চলছে, রাস্তায় চলতে চলতে সে খেয়াল করছে যে সে নজর ঝুঁকিয়ে চলছে না চকর বকর করে চারিদিকে এ জানলায় ও জানলায় এ ছাতে ও ছাতে তাকাচ্ছে। মসজিদে যখন গেল, মসজিদে যখন ঢুকবে তখন খেয়াল করছে কোন পায়ে জুতাটা আগে খুলছে, বুঝলেন পার্থক্য আছে না নেই, করার সময় একরকম পড়তে হবে, খোলার সময় একরকম খুলতে হবে, তারপর মসজিদ ঢোকার সময় খেয়াল করছে যে ঢোকার সময় দোয়া পড়ছে কিনা এবং কোন পাটাকে আগে বাড়াচ্ছে, খালাস পরীক্ষা শেষ। যখন দেখল যে আমার জামাই ঠিক আছে, প্রথমে জুতো পরার সময়ে বাম পায়ে ডান পাটা পড়লো, খোলার সময় আগে বাম পাটা খুললো, আর মসজিদ ঢোকার সময়ে আগে ডান পাটা ঢোকালো, তখন ভাবলো নিশ্চয়ই এই সুন্নতের পাবন আছে, এইভাবে জামাই চয়েস হয়ে গেল। একজন দায়ী হবে সবসময় চেষ্টা করতে হবে, সবসময় সে মনে মনে রাখবে যে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক আমার আছে, অতএব আমার সব কাজ কি অনুযায়ী হবে, সুন্নাহ অনুযায়ী হবে, আমার জীবনটা সবটাই আমার সুন্নাহ অনুযায়ী হবে, এমনকি লড়াই ঝগড়া পর্যন্ত কি অনুযায়ী হবে, সুন্নাহ অনুযায়ী হবে, সবকিছু সুন্নাহ অনুযায়ী হবে, এটা আপনাকে চেষ্টা রাখতে হবেই হবে, তবেই আপনি সার্থক হবেন আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনার। আর মনে রাখতে হবে মানুষকে ভয় করা না, যখন দাওয়াতের কাজ করবেন তখন আপনি ইমামতি করছেন, সবারই আগে আগে আছেন, আর ইমামতি করার সময় ভুল হলে মুসল্লিদেরও মুক্তাদিদেরও ভুল হবে, আপনি যখন সামনে আছেন তখন আপনি চেষ্টা করবেন যাতে ভুল না হয়, কারণ লোকে ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে দাগ বেশি স্পষ্ট হয়, লোক আমার ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছে, লোক আমার অনুকরণ করার জন্য দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমি যা করব তারা তাই করবে, সুতরাং সেই হিসাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এমন কাজ করা চলবে না যে কাজ আপনার কাজ দেখে লোকে যেহেতু অনুকরণ করবে তখন সেটা কি হয়ে যাবে, দলিল হয়ে যাবে, সাধারণ মানুষের দলিল কি, অমক হুজুরকে দেখেছে এই করতে, তাই না? একজনকে বলা হলো যে ফরজ নামাজের পর মোনাজাত করা বিদআত, তখন সে বলছে আরে অমক হুজুর বিরাট জন্দ্রেল আলেম ছিলেন, অদ্বিতীয় মোনাজাত ছিলেন, তাকে দেখেছি মোনাজাত করতে, বাস তার দলিল কি, জন্দ্রেল হুজুর, তার দলিল কোরআন না হাদিসও না, তার দলিল কি, জন্দ্রেল হুজুর, ওই জন্দ্রেল হুজুর দোয়া করেছেন, দলিল হয়ে গেল পাবলিক টাইম। সুতরাং আপনি যখন দাওয়াতের কাজ করবেন তখন আপনার উচিত হবে যে আপনি প্রথমে নিজেকে শুধরে নেন, সে কথা পরে বলবো, এখন আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করলে নিজেকে শুধরে নেওয়া সহজ হবে। তাহলে নফল এবং মুস্তাহাব কাজ সমূহ আপনাকে পালন করতে হবে, নফল রোজা রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে সোম বৃহস্পতিবার দিন। এছাড়া অবশ্য কাজের লোক হলে তো বুঝতেই পারছেন অসম্ভব। এছাড়া আইয়ামে বীজ যাকে বলে, 13-14-15 তারিখের রোজা, আল্লাহ তাআলা সিও নাবীদেরকেও এই ধরনের সম্বল সংগ্রহের জন্য উপদেশ দিয়েছেন যে তাদেরকে তাদের দাওয়াতি কাজে সহযোগিতা করত। মহান আল্লাহ মুসা ও হারুন আলাইহিস সালামকে উপদেশ দিয়ে বলেছিলেন, ইকরাবা আনতা ওয়া আখুক বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি, তোমরা যাও ফিরাউনের কাছে আমার আয়াত এবং নিদর্শন নিয়ে যাও, আর আমার জিকিরে তোমরা শৈথিল্য করো না, তার মানে আমাকে স্মরণ রেখো, আমাকে স্মরণ রেখো। হয়তো বা এখান থেকে তবলিগি ভাইরা দলিল পাবেন যে দাওয়াতের কাজে যেতে হলে রাস্তায় তসবিহ পড়তে পড়তে যেতে হবে, দেখেছেন? হ্যাঁ, মসজিদ থেকে বেরিয়ে ভোরে মোনাজাত করে তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়তে পড়তে পড়তে পড়তে কারো বাড়ির দরজায় গিয়ে তসবিহ পড়তেই থাকে। এখান থেকে দলিল ধরতে পারেন, জানি না কেউ ধরেছেন কিনা। আর কি বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকিরে শৈথিল্য করো না। কিন্তু এখানে জিকির বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ কি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার জোরে জোরে পড়তে হবে তা উদ্দেশ্য নয়, আল্লাহকে স্মরণ রাখতে হবে। তার মানে আল্লাহকে ভরসা, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপরে ভরসা রেখে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রেখে তারপরে দাওয়াতের কাজ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, ফাজকুরুনি ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে সর্বাবস্থায়, কি ব্যবস্থায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এবং পার্শ্ব দেশে শয়ন অবস্থায়, আর চিন্তা করে আসমান ও জমিন সম্পর্কে, আর তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তার মানে একজন দায়ী চিন্তাশীল হবে, একজন আলেম চিন্তাশীল হবে, আসমান জমিনের দিকে তাকিয়ে আল্লাহ সে স্বতঃস্ফূর্ত ভাবে বলে উঠবে বা বলে উঠবেন যে আল্লাহ তুমি এসবগুলোকে ফালতু সৃষ্টি করনি, এইসবগুলোকে ফালতু সৃষ্টি করনি, নিশ্চয়ই এই সৃষ্টি করার পিছনে কোনো না কোনো হিকমত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এতে তার দুই পা খুলে যেত, আল্লাহর নবী তো অনেক আমল ছিল, তিনি তো আগে থেকে সার্টিফিকেট পেয়ে বসে আছেন যে তিনি সব থেকে শ্রেষ্ঠ জান্নাতে থাকবেন। সে জান্নাতের সব থেকে শ্রেষ্ঠ জায়গার নাম কি সাতর ভাই? জান্নাতের সব থেকে শ্রেষ্ঠ জায়গার নাম কি? যে জায়গাটা আল্লাহর নবী আমাদের শেষ নবী ছাড়া আর কারোর জন্য উপযুক্ত নয়, কোন জায়গার নামটা? জান্নাতের সর্বশ্রেষ্ঠ জায়গার নামটা কি? যে জায়গাটা আমাদের নবী ছাড়া অন্য কেউ পাবেন না, অধিকারী নন, হতে পারেন না। প্রত্যেক দিন আমরা জাদান বাদানের পর যে দোয়াটা বলি, এবং সেই জায়গাটা আল্লাহর নবী যাতে পান তার জন্য দোয়া করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। অনেকে আবার বলে কি, হ্যাঁ দেখো মুহাম্মদকে ওসিলা দিতে বলা হয়েছে, আতে মুহাম্মদের ওসিলাই পার পেয়ে যাবো। না না না, ওই ওসিলা নয়, ওসিলা মানে কি? জান্নাতে সর্বোচ্চ একটি স্থান, যে স্থান আমাদের শেষ নবী ছাড়া আকারের জন্য উপযুক্ত। তিনি এত বড় স্থান পেয়েছেন তা সত্ত্বেও আর স্বপ্নের মধ্যে নিজের জান্নাত দেখে এসেছেন, তাই না? স্বপ্নের মধ্যে জিবিলের সাথে গিয়ে তিনি জান্নাত নিজের জায়গা নিজের বাসস্থান দেখে এসেছেন। তিনি বললেন, জিবরিল আমাকে একটু অনুমতি দাও, আমাকে আমাকে বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দাও। তো জিবিল কি বললেন, যে দুনিয়াতে আপনার বয়স এখন বাকি আছে, এখন ঢুকতে পারবেন না। সব কিছু জান্নাত দেখে ফেলেছেন, অথচ তিনি আল্লাহ তাআলার এত ইবাদত করতেন, আল্লাহ তাআলার এত ইবাদত করতেন যে তিনি তার পা ফুলে যেত, তার পা ফুলে যেত, পা ফুলে গিয়ে যখন হযরত আয়েশা জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ আপনার তো আগেকার পিছেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার গুনাহই নেই, তাহলে আপনি কেন এত ইবাদত করতেন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়েছেন, হ্যাঁ আল্লাহ তাকে কৌশল দান করেছেন, না আতাই না কাল কৌশল, কৌশল দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন, তিনি সমস্ত আদম সন্তানের সর্দার বানিয়েছেন আল্লাহ নবীকে, জান্নাত সব থেকে শ্রেষ্ঠ জান্নাত দিয়েছেন, বিভিন্ন রকম দিয়েছেন, তো তার জন্য কি আমি আল্লাহর শুকুরগার শুকুর গুজার বান্দা হব না? তিনি করতেন, সাহাবারা যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আল্লাহর ইবাদত করতেন, তাহলে আমি আপনি বা আমার আপনার কি করা উচিত বুঝতেই পাচ্ছেন। সুতরাং বড় আলেম হয়ে গেলেই হবে না, বড় বুজুর্গ হয়ে গেলেই হবে না, বরং আপনার আমল এক টানা করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু করেছেন, সাহাবারা যেহেতু করেছেন, সেহেতু আমাদেরকেও তাদের অনুসরণ করে সেই কাজ করে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, অন্য রিওয়ায়েতে আছে আকসারা মিন 100 মাররা, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি 70 বার থেকেও বেশি, অনেক বর্ণনায় আছে 100 বার থেকেও বেশি। তাহলে যার কোনো গুনাহ নেই তিনি যদি আল্লাহর কাছে 70 বার বা 100 বার ক্ষমা প্রার্থনা করেন, তাহলে যাদের পদে পদে গুনাহ, প্রত্যেক পদক্ষেপে গুনাহ, তাদের কি হওয়া উচিত, তাদের কি করা উচিত? যাদের পদে পদে পদক্ষেপে, প্রত্যেক পদক্ষেপে গুনাহ হয়, তাদের কি করা উচিত? সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে যাতে করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে তাই করে যেতে পারি যা তারা করেছেন, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা ইত্যাদি, এসব করে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে গভীর করে রাখতে পারি। অতএব সর্বদা আল্লাহ স্মরণে ব্যস্ত থাকা এবং তার জিকির করতে ও স্বীয় দায়িত্ব পালন করতে বাধা সৃষ্টিকারী বস্তু থেকে বিরত থাকা আমাদের অপরিহার্য, জান্নাতের কামনা করা, আল্লাহ তার আজাবকে ভয় করা এবং প্রত্যেক বিষয়ে তারই আশ্রয় নেওয়া, তারই আশ্রয় নেওয়া মানে সর্বসময়ে সবসময়ে যখন কোনো বিপদ আপদ আসবে কার আশ্রয় নেবেন? আল্লাহর আশ্রয়, তাছাড়া উপায় আছে? কে আপনাকে বাঁচাবে? নবীগণ ও সৎ লোকগণ এই পথেই চলেছেন, তারা কোনো কষ্টদায়ক বিষয়ে সম্মুখীন হলে নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ে কষ্ট হলে তখন কি করতেন? নামাজ পড়তে শুরু করতেন। আল্লাহ তাআলা কি বলেছেন? হে আল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ইমানদাররা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য ভিক্ষা করো। সাহায্য কোথেকে আসবে? আল্লাহর কাছ থেকে। কিন্তু সাহায্য ভিক্ষা করতে হলে নামাজ পড়ো, আর সেই সঙ্গে 4 নম্বর গিয়া ধৈর্য ধরো। ধৈর্য না ধরলে কোন রকমেরই ফল পাবে না, সাহায্য পাবে না। সাহায্যের জন্য অতএব খাসভাবে নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, খালিসভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে সমস্ত রকমের বিপদ আপদ অমঙ্গল থেকে। এবং বিরোধী পক্ষের, বিরোধী পক্ষের যে নানা রকম কষ্ট আছে, বিরোধী পক্ষের যখন আপনি দাওয়াতের কাজ করবেন, বড় কিছু করতে চাইবেন, যত বড় হবেন তত আপনার সমালোচনা হবে, যত বড় হয়ে অগ্রসর হবেন তত আপনার পিছনে লাথি পড়বে, নানা রকম সমালোচনা শুনতে পাবেন, হিংসুক উঠবে যে আপনার হিংসা করবে, অহংকারীরা আপনার সামনে নিজেকে ছোট মনে করবে না, তখন আপনাকে ছোট করবে, আপনাকে তুচ্ছ, আপনি যদি হয়ে থাকেন তখন আপনাকে তুচ্ছ করার চেষ্টা করবে, হিংসার জ্বালাতে আপনাকে তুচ্ছ করে সমাজের চোখে আপনাকে ছোট করে দেখাবার চেষ্টা করবে এবং সেই জন্য প্রয়োজন হলেও গুন্ডা বলুন অথবা সরকার বলুন ব্যবহার করবে এবং প্রচার মাধ্যমের সামনে আপনার বদনাম করার জন্য কোনো কসুর করবে না, যেহেতু আপনি একজন বড় দায়ী কিংবা মান্যগণ্য লোক। আর সেই মান্যগণ্য লোক যাতে চোখের, লোকের চোখের সামনে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, লোকের চোখে ছোট হয়ে যায়, এ প্রাণান্তকর চেষ্টা মানে সর্বাত্মক চেষ্টা করে ছাড়বেই ছাড়বে, যেহেতু হিংসুকরা কখনো সান্ত্বনা পায় না মনের ভিতরে আর কখনো তাদের হিংসার জ্বালা মিটে না যতক্ষণ না সেই ব্যক্তি যার প্রতি হিংসা করা হচ্ছে তার কোনো ক্ষতি হয়েছে, প্রতিপক্ষের ক্ষতি না হওয়া পর্যন্ত কোনোদিন ক্ষান্ত হবে না। এই জন্য ধৈর্যের দরকার, ধৈর্যের তরবারি দিয়ে সমস্ত বিপদকে, সমস্ত হিংসা, হিংসুকের হিংসাকে আপনাকে কেটে ফেলতে হবে। এই জন্যই এক ওলামা, এক আলেম বলেছেন যে প্রত্যেক দায়ী উচিত বার বার করে সূরা হুজুরাত পড়া, প্রত্যেক দায়ীর উচিত বার বার করে সূরা হুজুরাত পড়া। কেন হুজুর না? সূরা হুজুরাতে খুব সুন্দর সুন্দর উপদেশ দেওয়া আছে যা একজন দায়ীর জন্য বড় ফলপ্রসূ। আমাদের সময় নেই, সূরা যদি কোনদিন সময় হয় তো সূরা হুজুরাতের ব্যাখ্যা করলে বুঝতে পারবো। আর প্রত্যেক দায়ের উচিত সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়া। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 3 বার করে সূরাগুলো পড়বে যথেষ্ট, সমস্ত মন্দ থেকে যথেষ্ট। আর এখানেই আছে হুলাউজিবিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করেছে তার সমস্ত মন্দ থেকে আমাকে পানাহ দাও। ومن شر غاسقين إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد যখন হাসাদকারী হাসাদ করে হিংসুক হিংসা করে সেই হিংসার মন্দ থেকে আমাকে তুমি বাঁচাও। প্রত্যেক মানুষের পেছনে হিংসা আছে, প্রত্যেক সম্পদশালী প্রত্যেক প্রতিভাবান ব্যক্তির পশ্চাতে হিংসা আছে, আর সেই হিংসা যখন কাজ করে তখন তাকে অগ্রসর হতে দেয় না। হিংসার খপ্পরে পড়লে মানুষ অগ্রসর হতে পারে না, কিন্তু মানুষ যদি এই নিয়মে চলে যে কুত্তা ভুকতা রহেগা আর হাতি চলতা রহেগা, যদি এই নিয়ম মেনে চলে, যদি লোকমান হাকিমের মতো সেই বাপ বেটার কাহিনী আপনারা জানেন, হ্যাঁ, গাধার পিঠে দুজনে চড়ে যাচ্ছিল, তারপরে একদল লোক বলল যে বাপ বেটা কত বড় নিষ্ঠুর, দেখ দুটো দুটো লোক একটা গাধার পিঠে চড়ে বসে আছে। তখন তারা দুজনেই নেমে গেল। তারপরে কিছু দূর যেতে যেতে একদল লোক বলল বাপ বেটায় কত বড় বোকা, দেখ সঙ্গে সবারই থাকতেও দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন দুজনে চাপলো দোষ, দুজনে নামলেও দোষ, ঠিক আছে বেটা তুই চাপ, দিয়ে বেটাকে চাপিয়ে দিল। কিছু দূর যেতে যেতে কিছু লোক বলল বেটা বেটা হয়ে ছেলে হয়ে কত বড় বোকা, দেয় কত বড় নিষ্ঠুর, কত বড় বেয়াদব, দেয় বাপকে হাঁটিয়ে নিয়ে চলল, নিজে কেমন গাধার পিঠে সওয়ার হয়ে চলল, দিয়ে বেটাকে নামিয়ে দিয়েছে নিজে নিজের পিঠে গাধার পিঠে চেপে বসলো, বেটা হেঁটে দিতে লাগলো। কিছু দূর গিয়ে একদল লোক বলতে লাগলো বাপ কত বড় নিষ্ঠুর, দেখ বেটাটাকে বাচ্চাটাকে ছেলেকে হাঁটিয়ে নিয়ে চললো অথচ নিজে গাধার পিঠে চড়তে লাগলো। তখন শেষকালে কি উপদেশটা হলো যে বাপ বা বেটা তুমি কোন সমালোচকের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করে চলো, কারণ যা করবে তাতে সমালোচনা হবে, যেভাবেই যাবে পথ চলবে, যেভাবেই জীবন করবে সেভাবেই তুমি তোমাকে সমালোচনা শুনতে হবে, আর বিশেষ করে বড় কাজ করলে সমালোচনা শুনতে হবে। সুতরাং হাতি চলতা রহেগা ও কুত্তা ভোক্তা রহেগা, ভুগতে দাও কুত্তাকে ভেউ ভেউ করতে দাও, কিন্তু হাতি নিজে গট গট করে নিজের রাস্তায় হাঁটবে, কোন দিকে তাকাবে না, হাতির আওয়াজ তার কানেই যাবে না। হয়তো যদি এরকম কেউ কাজ করতে পারে তাহলে সেই কাজ করতে পারে, আর যদি কেউ বলে যে না আমার কেউ সমালোচনা যেন না করে তাহলে তাকে কোনো কাজ করতে হবে না, সে ঘরে খিল বন্ধ করে বসে থাকবে, কাজ করতে পারবে না। সমালোচনা ছাড়া মানুষ নেই, সমালোচনা ঊর্ধ্বে কেউ নেই, সমালোচনা হবেই। বেশিরভাগ মানুষ অন্যায়ভাবে সমালোচনা করে, অপবাদ দিয়ে সমালোচনা করে, সুতরাং তাদের বিরুদ্ধে লড়তে হলে একটা সব থেকে বড় উপায় হলো চুপ থাকতে হবে, জবাব দিতে পারলে ভালো, না হয় চুপ থেকে ওই হাতির মতো গট গট করে চলতে হবে, আর বলতে হবে ভেউ ভেউ কুত্তা তো ভেউ ভেউ করতে থাক, হাতি চলতে রহেগা আর কুত্তা ভুকতে রহেগা। বাকি কথা পরে। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।